السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে আমরা আলোচনা করব যে কিছু কথা বাকি থেকে গিয়েছিল বাইতুল মাকদিস বা আল মসজিদুল আকসার ফজিলত মাহাত্ম ইত্যাদি নিয়ে। আমরা বড় দুঃখের সাথে স্মরণ করছি বা আলোচনা করছি বা সারা বিশ্বের সমস্ত মসজিদগুলোতে এই নিয়েই আলোচনা হচ্ছে, মসজিদুল আকসা বা বাইতুল মাকদেস, ফিলিস্তিন, জেরুজালেম ইত্যাদি নিয়ে। আপনারা জানেন ফিলিস্তিনিদের কত দুর্ভোগ এবং ইহুদিরা ইসলামের ফজর থেকে ফিলিস্তিনে এসে যেভাবে ফিলিস্তিনকে দখল করে এবং জেরুজালেম দখল করে সেখানে ওই মসজিদের নানা অত্যাচার চালাতে, গোলাগুলি, মুসলিদের হত্যা, মসজিদে আগুন ধরিয়ে দেওয়া, মসজিদের নিচে বলেছিলাম যে তারা দেখছে হাইকাল সুলাইমানের সন্ধানের জন্য নানা রকম, তারা নানা রকম আন্দোলন করছে, তারা প্রতিবাদের জন্য তারা শহীদ হচ্ছে দিনের পর দিন, এবং আজও পর্যন্ত সেই ফিলিস্তিন, সেই সেই জেরুজালেম ইহুদিদের রাজধানী হবে, অথচ রাষ্ট্রসংঘ তাতে একমত নয়। আমরা দেখেছি ভোটাভুটি হয়েছে রাষ্ট্রসংঘে, সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে মুসলমানদের মত, এবং জেরুজালেম ইহুদির, মানে ইহুদি রাষ্ট্রের বা ইসরায়েলের রাজধানী হবে তা তারা মানতে রাজি না। তো আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং সারা বিশ্বের মুসলমানদেরকে, মুসলিমদেরকে কথা জানাতে চাচ্ছি যে এই ব্যাপারটা শুধু ফিলিস্তিনিদের নয়, এই ব্যাপার হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের, মুসলিমদের। আর সেই জন্যই আমাদের আবেগ তাদের সাথে, আমাদের আবেগ, আমাদের সহযোগিতা, সহমর্মিতা যারা জেরুজালেমে বাস করে, এবং সেই মসজিদের প্রতি আমাদের সহানুভূতি। যে মসজিদ হচ্ছে মুসলিমদের মসজিদ আর মুসলমানদের সাথে সম্পৃক্ত, আর সেটাকে আমরা চাই যে মুসলমানদের হাতে পূর্ণরূপে ফিরে আসুক। আগে আমরা বহু কথায় আলোচনা করেছি বাইতুল মাকদেস, জেরুজালেম, ফিলিস্তিন সম্পর্কে এবং তার ফজিলত মাহাত্ম সম্পর্কে। আজ আমরা আরো কিছু আলোচনা করব এবং দেখব যে কুদস বা জেরুজালেম হচ্ছে নবীদের দেশ বা নবীদের শহর। এই শহরে বহু নবীর আগমন ঘটেছে, এই শহরে জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালাম, যা গত পরশুদিন না গতকালকে, 25শে ডিসেম্বর কবে ছিল, গত পরশুদিন ছিল 25শে ডিসেম্বর। সেই 25শে ডিসেম্বরে জন্ম হয়েছে কার, ইসু আলাইহিস সালাম, এই যিশু আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা খ্রিস্টানরা সারা বিশ্বে পালন করল, কিন্তু তার মতে কি তারা আছে না, তারা সরে গিয়ে তারা নাসারা নাম নিয়ে, তারা খ্রিস্টান নাম নিয়ে ইসলাম থেকে দূরে সরে গেছে। তো যাই হোক, তারা কেবল নবীর এটাকে ধরে রেখেছে এবং তার মূর্তি বানিয়ে বিভিন্ন জায়গায় তার জন্ম অনুষ্ঠান পালন করছে বা জন্মদিন পালন করছে। আমরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করি না ঠিকই, কিন্তু ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানি এবং তার প্রতি সব সময় কি করি, দোয়া বলি, আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহুম স্থান। তো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান হচ্ছে জেরুজালেম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পা রেখেছেন, সেখান থেকে তিনি মেরাজে গেছেন। ইয়াহিয়া আলাইহিস সালাম সেখানে জন্মস্থান, তারপর জাকারিয়া আলাইহিস সালাম সেখানে জন্মগ্রহণ করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম সেখানে জন্মগ্রহণ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম সেখানে জন্মগ্রহণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসবাস করেছেন, লূত আলাইহিস সালাম সেখানে বসবাস করেছেন, মুসা আলাইহিস সালাম সেখানে দাফন করা হয়েছে মুসা আলাইহিস সালামকে, আর এমনকি নবীউল্লাহ ইউসা বিন নুন সেখানে দাফন করা হয়েছে, তাকে ইসহাক আলাইহিস সালামও সেখানে দাফন করা হয়েছে। এখন তার নির্দিষ্ট কবর আছে না আছে সেটা হয়তো আমার পক্ষে বলা সম্ভব না, সেখানে মুসলিমরা তারা জানবে যে সেখানে কোন নির্দিষ্টভাবে চিহ্নিত আছে কিনা সেই সব কবর আল্লাহই ভালো জানেন। আর মসজিদের আকসার আশেপাশে যে সমস্ত কবরস্থান ছিল সেই সব কবরস্থানে আরো বহু নবী পায়গম্বরের কবর আছে বা দাফন করা হয়েছে। সুতরাং এই মদিনা, এই কুদস হল মদিনাতুল আম্বিয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উতিতু বিল বুরাক ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতাল মাকদিস, আমার কাছে বুরাক আনা হল আর আমি তাতে সওয়ার হয়ে বাইতুল মাকদিসে এলাম। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি ইয়ারবুতু ফিহাল আম্বিয়া, সেই হালকাতে সেই রিঙে আমি আমার বুরাককে বাঁধলাম যে রিঙে সমস্ত নবীরা তাদের নিজেদের সওয়ারি বাঁধতেন, তাদের নিজেদের সওয়ারি সেখানে বাঁধতেন। সুম্মা দাখালতুল মসজিদ ফাসাল্লাইতু ফিহি রাকাতাইনি, তারপরে বাইতুল আল মসজিদুল আকসা যেটা সেখানে প্রবেশ করে আমি দুরাকাত নামাজ পড়েছি, তারপরে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে। মুসলিম শরীফের হাদিস। সমস্ত নবী এবং সালেহিনরা এই মসজিদের জিয়ারতের চেষ্টা করতেন, তারা জিয়ারত করতেন আর সেখানে নামাজ পড়তেন। যেমন বলা হয়েছে যে ওইখানে বাইতুল মাকদেসে এবং তার আশেপাশে তারা বসবাস করার চেষ্টা করতেন, প্রয়াস রাখতেন এবং উৎসাহিত হতেন। সেখানে বাইতুল মাকদেস নবী আলাইহিস সালাতু ওয়াসালামের পরে হযরত ওমরের জিয়ারত হয়েছে। হযরত ওমর তো সেটাকে কি করেছেন, তার যুগেই ফিলিস্তিন জয় হয়েছে এবং এই কুদস তখনই হযরত ওমরের যুগে মুসলমানদের হাত হয়েছে এবং আসল মুসলমান যারা আসল মুসলিম আসল অধিকারীদের হাতে সেই কুদস ওমরের জামানাতে ফিরে এসেছে। সেখানে ছিলেন আবু ওবাইদা, সাইদ ইবনে জায়েদ, উম্মুল মুমিনিন সাফিয়া, আবু দারদা, সালমা আল ফারিসি, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনিল জামি, এরা সবাই কিন্তু ওখানে গেছেন এবং জিয়ারত করেছেন। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের যখন ইন্তেকাল হয় তখন মালাকুল মউতকে পাঠানো হয় তার কাছে, মুসার কাছে। যখন বলা হল মুসা এবার আপনাকে যেতে হবে দুনিয়া ছেড়ে, তখন মুসা কি করেছিলেন, মুসা যেহেতু ফেরেশতা মানুষের বেশে এসেছেন, মানুষের বেশে যখন এসেছেন তখন মুসা তখন চর মেরে দিয়েছেন মরণের কথা শুনে, এমন চর মেরেছেন যে চোখটাই বেরিয়ে গেছে, আল্লাহু আকবার। তারপরে মালাকুল মওত আল্লাহর কাছে গিয়ে বলছেন, সে অভিযোগ করছেন যে আরসালতানি ইলা আব্দিন লা ইউরিদুল মওত, আমাকে এমন এক বান্দার কাছে আপনি পাঠিয়েছেন যে মরতেই চায় না। কালা ইরজি ইলাইহি ফাকুল লাহু ইয়াদাউ ইয়াদাহু আলা মাতনি সাউরিন ফালাহু বিমা গাত্তাত ইয়াদুহু বিকুল্লি শা'রাতিন সানা, এক কাজ করো তুমি ফিরে যাও, তাকে বলো তুমি একটা বলদের উপরে হাত রাখো এবং সেই তোমার হাত বলদের যতগুলো লোমের উপরে পড়বে তত বছর তুমি বাঁচবে। বলা হলো তাই, তারপরে যখন বলা হলো তখন মুসা আলাইহিস সালাম বললেন সুম্মা মাজা, তারপরে কি হবে, তার মানে এই লোম পরিমাণ বছর আমি বাঁচবো তারপরে কি হবে, তখন ফেরেশতা বললেন সুম্মাল মউত, তারপরে মরতে হবে। তখন বললেন ফালান, তা ঠিক আছে তাহলে এখনই যাব, এখনই আমার মরণ হোক, আল্লাহ মুস্তাহ। কিন্তু মুসা আলাইহিস সালাম ফাসাল আল্লাহ ইউদনিয়াহু মিনাল আরদিল মুকদ্দাসাতি রামিয়াতান বিহাজার, কিন্তু তিনি চাইলেন যে আমার মৃত্যু যেন এই মুকদ্দাস জমিন, তার মানে এই যে বাইতুল মসজিদ বা বাইতুল মুকদ্দাস বা বাইতুল মাকদিস বা মসজিদুল আকসার ঢিল ছোড়ার দূরত্বে যেন আমার মরণ হয় বা আমার কবর হয়, তাই না? মানে মসজিদে, যেমন কবি নজরুল চেয়েছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন কাছে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার ব্যাপার আলাদা, তার ব্যাপার থেকে আজান শুনবো কি সম্ভব ছিল নাকি, একি সম্ভব নাকি, সম্ভব না। তো যাই হোক, তার একটা আবেগ ছিল, তিনি বলেছেন তাতে কি গোরাজাব মাফ হবে, গোরাজাব হতে এবান্দা পাইবে রেহাই, এটা কি এই জন্য মুসা আলাইহিস সালাম বলেননি যে আমার গোরাজাব মাফ হবে তার জন্য আমি মসজিদের পাশে কবর নিতে চাচ্ছি না, সেটা হচ্ছে পবিত্র ভূমি, পবিত্র মসজিদ, মুকদ্দাস জায়গা, তাই তিনি চাইলেন যেন ঢিল ছোড়া জায়গা বরাবর বা দূরত্বে যেন আমার কবর হয় মরণ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ কুনতু সাম্মা লারা আরাইতুকুম কবরাহু ইলা জানিবি তরিকে তাহতাল কাসিবিল আহমার, এক লাল ধরনের ছোট্ট পাহাড় আছে, তার পাহাড়ের নিচেই, সেই পাহাড়ের নিচেই মুসা আলাইহিস সালামের কবর আছে রাস্তার ধারে, যদি আমি সেখানে থাকতাম তোমাদেরকে কবরটা দেখিয়ে দিতাম। তার মানে ওখানে মুসার কবর আছে, এটা হয়ে গেল পাক্কা। বেশ, তাহলে এই ব্যাপারেও বুঝতে পারছেন যে এর একটা গুরুত্ব রয়েছে এই ভূমির। এই ভূমি হচ্ছে মুসলিমের কাছে দুনিয়া এবং তার সকল জিনিস থেকে বেশি শ্রেষ্ঠ, বেশি প্রিয়। এটা আমরা জানি অবশ্য, যদিও কোনো ফজিলত এরকম আছে, কিন্তু এ জগতে সব থেকে মুসলিমদের কাছে প্রিয় কি? মক্কা। মক্কা হচ্ছে, অবশ্য আমাদের মতভেদ আছে মক্কা শ্রেষ্ঠ না মদিনা শ্রেষ্ঠ, যেখানে রাসূলের জন্ম হয়েছে সেখানে শ্রেষ্ঠ, না যেখানে রাসূলের দেহ আছে সেটা শ্রেষ্ঠ, এ নিয়ে মতভেদ আছে। কিন্তু আমরা মোটামুটি জানি যে মক্কা হচ্ছে রাসূলের জন্মভূমি এবং সেটাই হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভূমি। কিন্তু এর পরেও যদি কোন ভূমি সব থেকে প্রিয় থেকে থাকে মুসলমানদের কাছে, সেটা কোন ভূমি? সেটা হচ্ছে জেরুজালেমের এই ভূমি, যে যেখান থেকে প্রত্যেক মুসলিম কামনা করবে, এমন এক সময় আসছে যে মুসলিম কামনা করবে যেন এক ধনুক পরিমাণ জায়গা হয় যে জায়গা থেকে দাঁড়িয়ে সে বাইতুল মাকদেস দেখতে পায়। আল্লাহ আকবার! তার মানে কত বড় গুরুত্ব! তার বলা হয়েছে যে হাইসু ইয়ারা বাইতুল মাকদেস খায়র আল্লাহু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এটা তার কাছে এমন প্রিয় হবে যে দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার থেকেও। সুতরাং আরেকটা হাদিসে আছে, লা ইয়াতিয়ানা আলা আন-নাসি যামানুন ওয়া লা কাইদু সাওতিন আও ক্বালা কাউসুর রাজুলি হাইসু ইয়ারা মিনহু বাইতুল মাকদিস খায়রুল লাহু আও আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া জামিআন। আল্লাহু আকবার! যেন তার যেন চাবুক পরিমাণ জায়গা অথবা ধনুক পরিমাণ জায়গা হোক, সেখান থেকে দাঁড়িয়ে যেন বাইতুল মাকদিস দেখতে পারে, এটা তার কাছে সারা দুনিয়া থেকে, সারা পৃথিবী থেকে বেশি। আরো একটা মাহাত্ম্য রয়েছে, মর্যাদা রয়েছে। আপনারা জানেন দাজ্জাল আসবে, দাজ্জাল কাকে বলে জানেন তো? দাজ্জাল আসবে কানা দাজ্জাল, আর সেই দাজ্জাল আসবে, আর এই দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ফিতনা। এই জন্য আমরা প্রত্যেক নামাজে এই দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দাজ্জাল আসবে এবং যে কয়দিন থাকবে, ৪০ দিন থাকবে, প্রথম দিন হবে কত বছরের সমান? এক বছরের সমান, তারপর এক মাসের সমান, তারপর এক মাস এক সপ্তাহের সমান, এসব আপনারা জানেন। দাজ্জাল আসবে, সারা পৃথিবী চষবে, আর চষা কোনো অসম্ভব কিছু না। এই যুগে বুঝতেই পাচ্ছেন যে প্লেনের মাধ্যমে, তার থেকে আরো হতে পারে কিছু, যার মাধ্যমে সে সারা বিশ্ব চষে বেড়াবে। কিন্তু চারটি জায়গা সে প্রবেশ করতে পারবে না, চারটি জায়গা সে প্রবেশ করতে পারবে না। কোন কোন জায়গা? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলামাতুহু ইয়ামকুসু ফিল আরদি আরবাইনা সাবাহান, সে ৪০ দিন অপেক্ষা করবে, মানে পৃথিবীতে অবস্থান করবে। ইয়াবলুগু সুলতানুহু কুল্লা মানহাল, প্রত্যেক জায়গাতে তার রাজত্ব ছড়িয়ে যাবে, মানে সেই হবে পৃথিবীর, সারা পৃথিবীর রাজা, সারা পৃথিবীর মালিক। তবে এই চারটে জায়গা, ইল্লা ফি, তারপরে আরবাত মাসাজিদ, মানে লা ইয়াতি আরবাত মাসাজিদ, চার জায়গায় বা চার মসজিদে সে যেতে পারবে না। এক জায়গায় মসজিদ নেই, তবু মসজিদ বলা হয়েছে। তো চার জায়গাতে কোন কোন জায়গায় যেতে পারবে না? প্রথম হচ্ছে মক্কা, দ্বিতীয় হচ্ছে মদিনা, তৃতীয় হচ্ছে মসজিদুল আকসা, আর চতুর্থ হচ্ছে তুর পাহাড়। এই তুর, তুরের এলাকা মসজিদুল আকসার এলাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা এবং মক্কা, জন্মভূমি মক্কা, এই চারটে জায়গা দাজ্জাল প্রবেশ করতে পারবে না। বলা হয়েছে হাদিসে যে মক্কা মদিনার দরজায় দরজায়, মানে প্রবেশ পথে, প্রবেশ পথে কি থাকবে? ফেরেশতা পাহারা থাকবেন এবং তার ফলে দাজ্জাল সেখানে প্রবেশ করতে সক্ষম হবে না। এই ফিলিস্তিনের বা এই বাইতুল মাকদেসের একটা দল হবে, কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি আলাদ্দীন যাহিরিনা লিআদুউহিম কাহিরিন লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ক্বালু ফাআইনাহুম ক্বালা বাইতুল মাকদিস ওয়া আকনাফু বাইতুল মাকদিস। যে আমার বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী, এমন এক যুগ আসছে যে যুগে আমার এক আমার উম্মতের একটি দল হকের ওপরে তাদের দুশ্মনদের ওপরে বিজয়ী থাকবে, আর তাদের যারা বিরোধিতা করে কোন ক্ষতি করতে পারবে না। তো সাহাবারা জিজ্ঞেস করলেন তারা তখন কোথায় থাকবে, বললেন বাইতুল মাকদেসে অথবা তার আশেপাশে, বাইতুল মাকদেসে বা তার আশেপাশে, এটা আহমদের হাদিস, তারা থাকবে। তারা বোঝা গেল এখানে একটা গুরুত্ব রয়েছে, আর কেয়ামতের আগে নিশ্চয়ই গুরুত্ব আছে, কারণ কেয়ামতের যে ময়দান হবে, মেন ময়দান হাশর মাহশার যাকে বলে, হাশরের ময়দান কোথায় হবে, ওই শামদেশ, ওই বাইতুল মাকদেসের আশেপাশে। আর যখন বাইতুল মাকদেসের খেলাফত হবে, এই বাইতুল মাকদেসের খেলাফত হচ্ছে কেয়ামতের একটা আলামত। অবশ্য ফাতে বাইতুল মাকদেস কেয়ামতের একটা আলামত, তো ফাতে বাইতুল মাকদেস তো ওমরের যুগে হয়েই গেছে, এটা হচ্ছে কেয়ামতের একটা আলামত। তো অনেকেই বলছেন যে দ্বিতীয়বার, যেমন এখন তো পরাজয় অবস্থায় আছে এবং ইহুদিদের হাতে সেটা আছে, কেয়ামতের আগে সেটা মুসলমানদের হাতে আসবে, সে মুসলমানটাকে কে, সে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মাহদী, ঈসা আলাইহিস সালাম আসবেন এবং ইহুদিদেরকে হত্যা করা হবে, তখন সারা বিশ্ব কাদের হবে, মুসলমানদের হবে। তো সেই যুগ আসছে, এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদা আলা হামাতি সুম্মা ক্বাল ইয়া ইবনে হাওয়ালা ইদা রাআইতাল খিলাফাত কাদ নাযালাতিল আরদুল মুকাদ্দাসা, ওই যে খলিফা ইমাম মাহদী আসবেন, ঈসা আসবেন, যখন দেখবে কাদ্দানাতিল জারাযিল ওয়াল বালায়া ওয়াল উমুরুল ইযাম, তখন দেখবে ভূমিকম্প এবং বড় বড় বিশাল বিশাল ঘটনা ঘটছে, ধস বলা হয়েছে না, ধস যে নামবে, ধসের কথা বলা হয়েছে। ওয়াসাআতু ইয়াউমা ইযিন আক্রাবু ইলান নাসি মিন ইয়াদি হাযিহি মিন রাসিক, তখন দেখবে যে কিয়ামত এত কাছে হবে যে আমার হাত থেকে তোমার মাথা, যেমন তার মাথায় হাত রেখে বলেছিলেন, তার মানে তখন থেকে কিয়ামত খুব কাছে হবে। তারপর আরো একটা গুরুত্ব হচ্ছে ওয়ারযুহু হিয়া আরযুল মাহশার ওয়াল মানশার, প্রথমেই বললাম যে এই জমিন হচ্ছে কিয়ামতের হাশরের ময়দান। আর এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর স্বাধীনকৃত এক দাসী তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতুল মাকদিস, আপনি বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। তো তিনি বললেন আরদুল মাহশারি ওয়াল মানশার, ইবনে মাজার হাদিস, যে সেটা হচ্ছে হাশরের ময়দান এবং নশরের ময়দান, তার মানে বিচার ময়দান, সেখান থেকে শুরু হবে বাকি যদ্দূর যায় আশেপাশে। তারপর আর একটা গুরুত্ব হচ্ছে যে এই জমি থেকে ফেরেশতারা আহ্বান করবেন কিয়ামতের মাঠে, যে আহ্বান তার মানে কিয়ামতের মাঠ, আর সেখান থেকে ফেরেশতারা আহ্বান করবেন। কোরআন মাজিদের যে আয়াত আছে সূরা কাফের, ওয়াস্তামি ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন কারীব, সেখানে তুমি শোনো যেখানে মুনাদি মানে আহ্বানকারী নিকটবর্তী জমি থেকে, ভূমি থেকে আহ্বান করবে বা জায়গা থেকে আহ্বান করবে। তো তাফসীরে আছে আল মাকানুল কারীব সাখরাতু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের যে পাথর, সেই পাথর থেকে ফেরেশতারা আহ্বান করবেন বা আহ্বানকারী আহ্বান করবে। আর একটা গুরুত্ব হচ্ছে যে ফিলিস্তিন নবীর দেশ বা অনেক নবীর দেশ, আর এ কথা আমরা জেনেছি যে এটাই হচ্ছে মুসলিমদের অধিকারে। কেন? যে প্রকৃত মুসলিম যারা তাদেরই অধিকারে থাকবে, ছিল এবং থাকবে। আর প্রত্যেক নবীর প্রকৃত অনুসারীরা, সমসাময়িক অনুসারীরা, যতদিন পর্যন্ত তাদের অনুসারী ছিল তারা সবাই কি মুসলিম। তারপরে আস্তে আস্তে যেমন মুসলমানরা, বর্তমান মুসলমানরা অনেকে ভাগ হয়ে গেছে, প্রথমে খারেজি, তারপরে শিয়া, তারপরে আস্তে আস্তে কত রকমের বিদাতি দল হইল, কত রকমের কাদিয়ানি গেল, কত মাজারি গেল, কত সুফি গেল, কত রকমের দল হয়ে গেছে। তা আস্তে আস্তে তারা না ইসলাম থেকে সরে যাচ্ছে। আসল যে ইসলামের যে মূল স্রোতধারা, ইসলামের যে আসল রাজপথ, সে রাজপথ থেকে তারা নেমে বিভিন্ন পথ ধরেছে, তেমনি তারাও। সুতরাং এই যে ভূমি, এই ভূমি আল্লাহ ইউরিসুহা মাই ইশা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ভূমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মালিক করে দেন, কখনো মুসলিমকে কখনো কাফেরকে, কিন্তু পরিণাম হয় কাদের, মুত্তাকিনদের, কথা আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং যারা সমস্ত নবীর উপরে ঈমান আনে তারাই এই জায়গার বেশি হকদার, নাকি যারা একটা নবীর উপরে ঈমান আনে তারা এই জায়গার বেশি হকদার। যদিও সেই নবীর জন্মস্থান ওখানে, কিন্তু তারা সেই নবীকে মানে ঠিকই, কিন্তু বাকি নবীর উপরে কি করে, মিথ্যা আরোপ করে, মিথ্যা মনে করে, বরং তাদেরকে হত্যা করে। যে নবীর ওখানে জন্ম হয়েছে তাদেরকে তারা কি করেছে, তাকে তারা হত্যা করেছে। সুতরাং তারাই কি এই জমির মানে অধিকারী বলা যায়? মোটেই না। আর এ কথা আপনাদেরকে আগেও বলা হয়েছে যে কোরআনে যে কথা আছে, আল্লাহ তাআলা যে লিখে দিয়েছেন যে জমি, কাদের জন্য লিখে দিয়েছেন? মুসা আলাইহিসসালামের অনুসারীদের জন্য লিখেছেন। কিন্তু সেই অনুসারী কারা? যারা প্রকৃত মুসলিম, প্রত্যেক নবীর উপরে ঈমান এনে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে, তারাই হচ্ছে এই জমির হকদার। সুতরাং আমরা যেন জানতে পারি, যে বুঝতে পারি যে এই সামান্য গুটি কতক লোক পৃথিবীর মানে কোটির মধ্যে গুটি কতক লোক, তারা যারা নিজেদের ধর্মে অন্যকে প্রবেশ করতে দেয় না রক্ত ছাড়া। যে অন্যান্য ধর্ম আপনারা জানেন যে ইসলাম, যে কোনো ধর্মের মানুষ ইসলামে প্রবেশ করতে পারে, এমনকি খ্রিস্টান ধর্মেও যে কোনো ধর্মের মানুষ প্রবেশ করতে পারে, কিন্তু ইহুদি ধর্মে যে কোনো মানুষ প্রবেশ করতে পারে না। একমাত্র কারা পারে? ইহুদি রক্ত থাকলে, ও তো আছেই, ইহুদি রক্ত থাকলে সেই হচ্ছে ইহুদি, বাকি অন্য ধর্ম থেকে কনভার্ট হয়ে তাতে আসতে পারে না। এটা তাদের গর্ব, এটা তাদের, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তারা ইমান আনে, অথচ জানতো যে নবী আসছেন, আখেরি জামানের নবী আসছেন, তবুও ইমান আনেনি। কেন? যে সে তাদের বংশের নয়। আল্লাহুল মুস্তাআন। হাসাদান, তারা হিংসাতে এটা করেনি। তো তারা নিশ্চয়ই এই সামান্য গুটিগত লোক, আর কিন্তু তাদের চালাকিতে তারা হয়েছে কি বড় বড় পদ দখল করে বসে আছে। পৃথিবী জয় করা তাদের বুদ্ধি এত যে তারা পৃথিবীর, এবং শেষ নেতা তাদের হবে দাজ্জাল, তাদের নেতা হবে সব থেকে বড় নেতাকে দাজ্জাল আসছে, এবং সেই দাজ্জাল দিয়ে সারা পৃথিবী দখল করবে। আর তারই অপেক্ষা চলছে, সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে জমা করা হচ্ছে ওই জায়গাতে। আর তারা এই গুটি কতক মানে কয়েক লক্ষ মানুষ হয়ে তারা সারা পৃথিবীর রাজত্ব করতে চায়, এবং সমস্ত রাজত্বকে তারা দখল করতে চায়। ট্যাম্পে কোনো কিছু নেই, কারণ তার যখনই কোনো রাজনৈতিক নেতা আসে, কোন একটা আইন করে, তখন তারা আইন করতে বাধ্য হয়, কারণ কি চলবে? যেমন আমি ভোটের ওপরে নির্ভর করে চলবো, তা আমার গদি রাখতে হবে তো। সুতরাং ভোটাররা বা ভোটারদের প্রতিনিধি যারা, তারা যেটা চাইবে আমাকে মানতে হবে, না হয় আমার গদি টিকবে না, চলবে না। এই জন্যে চাপে পড়ে সে বলতে বাধ্য হয়েছে বা রাজি হতে হয়েছে যে হ্যাঁ, মানে ইহুদি রাষ্ট্র হোক বা জেরুজালেম ইহুদি রাষ্ট্রের বা ইসরায়েলের কি হোক রাজধানী হোক, এটা বলতে বাধ্য, এটা বলতে বাধ্য। কিন্তু মুসলমানদের করণীয় হচ্ছে যে এই মতে বা এই কাজে যেন কোন রকমেরই সহমত প্রকাশ না করে। আমাদের, আমরা চাই শান্তিপ্রিয়, আমরা শান্তির সাথে বাস করতে চাই, কিন্তু তারা যদি কেউ অশান্তি আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়, তো নিশ্চয়ই আমরা চাইব না। বিশেষ করে শান্তির সাথে আমরা এর প্রতিবাদ করতে পারব, এবং আমরা বারবার দোয়া করতে পারব যেন ফিলিস্তিন এবং কি বলে আপনার বাইতুল মাকদেস মুসলমানদের হাতে ফিরে আসে। কিন্তু দুঃখের বিষয় যে মুসলমানরা আজ সেই মুসলমান নেই। আপনারা জানেন যে ফিলিস্তিনের মুসলমানরাই এ নিয়ে বিভিন্ন দলে বিভক্ত আছে। কেউ চায় যে এদের সঙ্গে ঝামেলা করে লাভ কি, যুদ্ধ চায় না, কেউ চায় এটা ইসলামী রাষ্ট্র করব, কেউ চায় না এটা আমরা ওই যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করব। বিভিন্ন রকমের মুসলমান আছে, কেউ কেউ ইহুদিদেরকে সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো মুসলমানদের যে দোষ নেই তা নয়, মুসলমানদের দোষ আছে এবং ছিল, আর দোষ থাকার ফলে আপনারা যারা বলছেন যে, যারা বলছিলেন যে আল্লাহ তাআলার সহযোগিতায় আমরা যেমন বদর যুদ্ধে অল্প সংখ্যক, হ্যাঁ তো আমাদের সৈন্য কি, যে সৈন্যরা ব্যভিচার করে, যে সৈন্যরা মদ খায়, যে সৈন্য নামাজ নেই, আপনি তাদেরকে নিয়ে বলছেন আমরা কি করব, হ্যাঁ দেশ জয় করব বা ইসলামী রাষ্ট্র রচনা করব। সত্যি দুর্ভাগ্য, মুসলমানদের আসলেই ইসলাম সঠিক নেই। তাদের উন্নয়ন কোত্থেকে আসবে, তাদের বিজয় কোত্থেকে আসবে? আল্লাহ তাআলা বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে কোন মুসিবত আসছে সে মুসিবত কিসের জন্য? তোমাদের কর্ম দোষের জন্য, কর্মফলের জন্য। আর জাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে সারা জলে স্থলে যে ফাসাদ সৃষ্টি হয়েছে, বিঘ্ন তোমরা দেখছ, আসলে মানুষের কর্মফলের জন্য। এই যে পরিবেশ দূষণ বলুন, সারা বিশ্বে এই যে উষ্ণায়ন হচ্ছে এবং তার ফলে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, যে অসময়ে বৃষ্টি হচ্ছে, অসময়ে ঘূর্ণিঝড় হচ্ছে, অসময়ে নিম্নচাপ হচ্ছে, আর ধান পাকা ধানের ওপরে নিম্নচাপ, মানে তো আগে তো দেখা যায়নি। এসবগুলো হচ্ছে কেন? মানুষের কর্মদোষে, মানুষের কর্মফলের কারণে এরই প্রতিক্রিয়া। আল্লাহ তাআলা যেমন কর্ম তেমনি ফল, আমাদেরকে পৃথিবীতে অনেক ফল দেখিয়ে থাকেন। সুতরাং আমাদের উচিত যে তওবা করা, আল্লাহর দিকে সঠিক অন্তর নিয়ে ফিরে আসা। আমরা যদি সঠিকভাবে মুসলমান হই তাহলে আমাদের রাজ্যে, আমাদের দেশে সঠিকভাবে ইসলাম কায়েম হবে, প্রতিষ্ঠা লাভ করবে। এবং আমরা যদি আল্লাহর নাফরমান করি, নাফরমান হই বা নাফরমানি করি, তাহলে আমরা পৃথিবী থেকে, আমাদের রাজত্ব চলে যাবে, আমাদের পায়ের তলায় মাটি সরে যাবে। আর যদি আমরা আল্লাহর হই, আল্লাহ আমাদের হবেন, তাহলে জয় আসবে, বিজয় আসবে। আর সেই জন্য আমাদের প্রথম কাজ হল যে আমরা যেন তওবা করে প্রকৃত মুসলমান হয়ে যাই, এবং তারপরে মুসলমানদের জমির জন্য প্রচেষ্টা চালাই, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন, যেন আমরা আবার ফিরে আসি, আবার সেই হারানো গৌরব ফিরে আসুক, সেই সুলতানাত ফিরে আসুক, সেই রাজত্ব ফিরে আসুক, এবং সেই মাহাত্ম মর্যাদা ফিরে আসুক মুসলমানদের। এত মুসলমান, এত কোটি মুসলমান, এতগুলো দেশ মুসলমান, অথচ আমরা এত দুর্বল, এত হীন যে আমাদের যেন কোনো কি বলে অস্তিত্বই নেই। কিন্তু না, যেহেতু আমরা প্রকৃত মুসলমান হতে পারিনি, সেহেতু এই দুর্দশা আমাদের আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেবেন, শাস্তির পর শাস্তি, আঘাত পর আঘাত দিয়ে। নিশ্চিহ্ন করার ইচ্ছা নয়, নিশ্চিহ্ন আমরা হব না, আমরা থাকবো কেয়ামত পর্যন্ত, তাই না? যদ্দিন আমরা থাকবো তদ্দিন কেয়ামত হবে না, যদ্দিন একটা মানুষ আল্লাহ আল্লাহ বলবে তদ্দিন পর্যন্ত কেয়ামত কায়েম হবে না। এই কথা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। সুতরাং আমরা থাকবো, আমাদেরকে নিশ্চিহ্ন কেউ করতে পারবে না, এবং আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চিহ্ন করবেন না, কিন্তু আঘাত দিয়ে দিয়ে, শাস্তি দিয়ে দিয়ে আমাদেরকে সতর্ক করবেন, সজাগ করবেন। আর সেই সজাগ হয়ে, সেই সতর্ক হয়ে যেন আমরা আমাদের ঈমানকে, ইসলামকে জীবন্ত করতে পারি। এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সেই গৌরব ফিরিয়ে দেন। আমাদের বাইতুল মাকদিস আমাদের গৌরব, শুধু ফিলিস্তিনিদের নয়, সারা বিশ্বের মুসলমানদের গৌরব। আর এই গৌরব যেন মুসলমানদের হাতে ফিরে আসে। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।